ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن أربعة منكم، فإن شهدوا فأمسكوهن في البيوت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا. واللذان يأتيانها منكم فآذوهما، فإن تابا وأصلحا فأعرضوا عنهما، إن الله كان توابا رحيما. درود إبراهيم قرآني. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে আল্লাহ পাক ঈশান নামাজের পর তার ঘরে বসে কিছু সময় তার কিতাবের সংস্পর্শে আসমানি কিতাব কোরআনে কেরিমের আলোচনার মাধ্যমে সময়টা কাটাবার সুযোগ করে দিয়েছে। সব জিনিসের এক একটা ধর্ম থাকে, একটা মূল গুণ বা মৌলিক বৈশিষ্ট্য থাকে। যেমন আগুনের মূল বৈশিষ্ট্য হলো গরম, মানুষকে জ্বালিয়ে দেয়, তার মূল সত্তাগত গুণ। অপরপক্ষে পানির মূল গুণ হলো ঠান্ডা, তার মৌলিক গুণ হলো ঠান্ডা। ঠিক ইবাদত বন্দেগীর মূল হলো শান্তি, ইবাদত মানেই শান্তি। ইসলাম যা কিছু বলে সবকিছুর মধ্যে শান্তি আছে। আর উল্টা গোনা আল্লাহ তাআলার আদেশের বাইরে যা কিছু আছে সবগুলোর মধ্যে অশান্তি। এই দুইটা জিনিস একবার মৌলিক জিনিস, এই মৌলিক বৈশিষ্ট্য থেকে এই দুইটা কোনো অবস্থায় আলাদা হয় না। আগুন যেমন কোনো অবস্থায় গরম থেকে ঠান্ডা হয় না, আগুন থাকলে তার মধ্যে গরম থাকবে। ঠিক ইবাদত যদি থাকে বান্দার মধ্যে সত্যিকারে, তো এই বান্দার মধ্যে শান্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার অন্তরের একটা তৃপ্ততা তার মধ্যে থাকবে। তাই তার শারীরিকভাবে অসুস্থ থাক, অর্থের দিক থেকে অসচ্ছল থাক, দুনিয়ার বিভিন্ন ঝামেলার থেকে সে পেরেশানিতে থাক, যা কিছু হোক না কেন, কিন্তু ইবাদত যদি তার মধ্যে থাকে, তার ইবাদত তার অন্তরে এমন একটা শান্তি আনবে যে শান্তি সে দুনিয়ার অন্য কোনো জিনিস দ্বারা পাবে না। আসসালামু আলাইকুম থানবী রহমতুল্লাহ আলী ভারত উপমহাদেশের একজন বড় বজুর্গ ছিলেন। ওনার একজন খলিফা কে বলে, মিয়া কি বলবো, দুনিয়ার যত মজা পেয়েছি নামাজের চাইতে অন্য কোনো মজা অন্য কোথাও পাইনি। বলতেন নামাজের যে মজা সে মজা বার হাক, এত সত্য এত মজা যা আমি অন্য কোথাও পাইনি, এর মধ্যে একটা তৃপ্তি আছে। অপরপক্ষে গোনা সাময়িকভাবে খুব মজা লাগে, 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যতটুকু সময় মানুষ গোনা করতে থাকে, কিন্তু তার অ্যাকশন বা কুফল অবশ্যই অশান্তি। এই জন্য বান্দা যত বেশি ইবাদতের সঙ্গে স্পর্শে ইবাদতের মধ্যে ঢুকতে পারবে বান্দার তত বেশি শান্তি লাভ হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের মাধ্যমে মসজিদে কিছু সময় কাটাবার তৌফিক দিয়েছেন, এর জন্য শুকরিয়া আদায় করে বলে নিচ্ছি আলহামদুলিল্লাহ। তেলাওয়াতকৃত দুইটি আয়াত সূরাতুন নিসার 15 এবং 16 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন যে সমস্ত মহিলারা অশ্লীল কাজ করবে, অপকর্ম করে হবে, তাদের ব্যাপারে তোমরা 4 জন সাক্ষী আনবে তোমাদের মধ্য থেকে। যদি তোমরা সাক্ষী পাও যে তারা গুনাহ করেছে, তাহলে তাদেরকে ঘরে আটকায় রাখো যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু না হবে, অথবা আল্লাহ তাআলা যদি তাদের জন্য কোনো রাস্তা কোনো উপায় কোনো পদ্ধতি বলে দেয় সেটা হলে আর আটকায় রাখতে হবে না, ওই পদ্ধতি অনুপাতে কাজ করবে। তবে যে দুজন মহিলা, যে নারী এবং পুরুষ, যে দুজন তোমাদের মধ্যে থেকে এই অপকর্ম করে ফেলবে তাদেরকে তোমরা শাস্তি দিবে। যদি তারা তওবা করে এবং সংশোধন হয় তখন তাদের থেকে তোমরা মুখ ফিরিয়ে নিবে। এ কথা জেনে রেখো, আল্লাহ তাআলা বড় তওবা গ্রহণকারী এবং আল্লাহ তাআলা বড় দয়ালু। এই হলো দুইটা আয়াতের একেবারে শাব্দিক তর্জমা। আগে পরের সাথে কি মিল? সূরাতুন নিসার মৌলিক আলোচনাই হলো এতিম, পরিবার, নারী, সাংসারিক জীবন ইত্যাদি নিয়েই হলো সূরা তাওবার মৌলিক আলোচনা বলেছিলাম। যে আগের আয়াতগুলোর মূল আলোচ্য বিষয় ছিল এতিমদের হক, অসহায়ের হক, দুর্বলের হক, দুর্বলের অধিকার, এগুলো নিয়ে ছিল আগের আয়াতের আলোচনা। আজকের যে দুটি আয়াত, এই দুইয়ের আয়াতের আলোচ্য বিষয় হলো যে নারী সম্প্রদায়ের সাথে কি আচরণ করতে হবে, অতীতে কি করতো বা কি করতে হবে। নারী সম্প্রদায়ের মধ্য থেকে যদি কোনো মহিলা গুনাহ করে ফেলে, গুণাবুদ্ধি অপকর্ম করেছে, জিনা করে ফেলেছে, এরপরে বলতেছে জিনা করেছে এই ব্যাপারে কিন্তু তুমি একজনের কথা শুনতে পারবে না, 4 জনের সাক্ষী লাগবে, কারণ এ সমস্ত ক্ষেত্রে অল্প থেকে বেশি রটায়, যতটুকু ঘটে তার সাথে বেশি রটে। বাংলা ভাষার একটা কথা আছে, ছেলে হইছে কালো, একজন কয় ওর ছেলে একেবারেই কালো, দ্বিতীয় জনকে একবার কালো কুচকুচি, এর কালো মানে কাকের মতো কালো, চতুর্থ জন থেকে আর কাক হয়েছে এটা, এরপরে পঞ্চম জন কাক হচ্ছে আর উঠতেছে, এইভাবে বাংলা ভাষায় কথা রটায়। ইসলাম কোনো আইন কোনো হুকুম বাস্তবায়ন করার জন্য এত সহজে কোনো হুকুম বাস্তবায়ন করতে চায় না, অকাট্যভাবে দলিল লাগবে, সেটা কি 4 জন সাক্ষী লাগবে। হলো 4 জন সাক্ষী পাওয়া গেছে, এখন কি করতে হবে? তখনকার হুকুম ছিল যে ওই মহিলাকে ঘরের মধ্যে আটকায় রাখে একটা ঘরে, যাতে এই মহিলা ঘর থেকে বের হয়ে তার এই কুচরিত্র আবার অন্য কোথাও সে বাস্তবায়ন না করতে পারে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না আসে, তখনকার হুকুম এটা। এদিকে দুইটা জিনিস বোঝা, 1 নম্বর বলতেছে তাকে ঘরের মধ্যে আটকায় রাখো, কেন? কারণ হলো মানুষের যে স্বভাব আছে ওই স্বভাবটা সে যতক্ষণ পর্যন্ত সংশোধন না করবে ততক্ষণ পর্যন্ত ওই স্বভাব থেকে সে বিরত থাকতে পারে না, এই স্বভাব তার মধ্যে কোনো না কোনো ভাবে আবার একসময় উচকাই দিবি, যেহেতু মাদ্রাসার ছাত্ররা নাই, ছোট বাচ্চারা নাই, বলা যায় কথাগুলো। যে সমস্ত মেয়ে বা ছেলে বিবাহের আগে অবৈধ সম্পর্ক করে বিবাহ করে, বিবাহের পরে কিছুদিন দুই তিন বছর যাওয়ার পরে এই স্বামীকে বাদ দিয়ে আর একজনের সাথে সম্পর্ক করে, আবার তার সাথে কয়েকদিন মজা নেওয়ার পর আর একজনের সাথে করবে, কারণ তার ভিতরে যে একটা অবৈধ সম্পর্ক, একটা আকর্ষণ রয়েছে, যে একটা কুচরিত্র রয়েছে, এটা থেকে সে বিরত থাকতে পারতেছে না। তবে যে হ্যাঁ, শেষের দিকে বলবে যদি সে তওবা করে, সংশোধন হয়ে যায়, সেটা ভিন্ন কথা। সংশোধন না হলে এই চরিত্র থেকে সহজে সে ফিরে আসবে না। হাদিসে আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি তোমরা শোনো যে একটা পাহাড় এক জায়গা থেকে সরে আরেক জায়গায় চলে গেছে, এটা বিশ্বাস করতে পারো, অসুবিধা নেই, বিশ্বাস করতে পারো। তবে যদি এই কথা শোনো যে একজন ব্যক্তি তার চরিত্র আগের চরিত্র পরিবর্তন হয়ে গেছে, এটা এত সহজে বিশ্বাস করো না। অর্থাৎ মানুষের চরিত্র এত সহজে পরিবর্তন হয় না, এটা বোঝাইছে। একজন মহিলা অপকর্ম করে বেড়ায়, তাকে যদি আবার ছেড়ে দেওয়া হয়, সে আবার আরেক জায়গায় যেয়ে করবে, আরেক জায়গায় করবে। যেন ইসলামের প্রথম দিকের বিধান ছিল, তাকে ঘরের মধ্যে আটকায় রাখো যতক্ষণ পর্যন্ত মৃত্যু না হয়, অর্থাৎ মৃত্যু পর্যন্ত। এর পরবর্তী আল্লাহ তাআলা অপশন দেখে দিয়েছে, যে শুরুতে একটা শক্ত হুকুম দিলাম, তবু অপেক্ষায় থাকো, আল্লাহ তাআলা যদি এদের জন্য দ্বিতীয় কোনো পদ্ধতি বাতায় দেয়, দ্বিতীয় কোনো হুকুম দিয়ে দেয়, তাহলে সেই পদ্ধতি অনুপাতে চলবে। দ্বিতীয় পদ্ধতি এখন যেটা চলে, অপকর্ম করলে যদি রাষ্ট্রীয় বিধান থাকে, রাষ্ট্র যদি ইসলামী মোতাবেক চলে, সেই কোরআনের আইন বাস্তবায়ন করে, তখন তাকে আশিটা বেতরাঘাত করতে হবে, অথবা বিবাহিত হলে তাকে হত্যা করতে হবে, যে বিধান থাকে যদি ইসলাম রাষ্ট্রের কাছে থাকে। এটা হলো পরবর্তী হুকুম। আর আগের শুরুর হুকুম ছিল যে তাকে ঘরের মধ্যে আটকায় রাখতে হবে। এটাকে একটা জিনিস আমাদের বোঝার আছে, আমরা অনেক সময় এটা না বোঝার কারণে সামান্য একটু হাদিস, সামান্য একটু কোরআন শরীফ পড়েই অনেক কিছু জানলেওয়ালা ভান ধরি বা হুকুম দিয়ে দেয়, ফতোয়া দিয়ে দেয়। কোরআন ও হাদিস মানুষের জীবন ব্যবস্থাপনা। ডাক্তারি যেমন শারীরিক একটা ব্যবস্থাপনা দিয়ে দেয়, যাকে আমরা প্রেসক্রিপশন বলি, একটা ব্যবস্থাপনা দিয়ে দিয়েছে তার শরীরকে সুস্থ করার জন্য। আর কোরআন ও হাদিস আল্লাহ তাআলার বিধানটা হলো মানুষের জীবন ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা সুন্দর সুচারু হওয়ার জন্য একটা ব্যবস্থাপনা। ব্যবস্থাপনা স্থান কাল পাত্র হিসেবে ব্যতিক্রম হয়, সবসময় একরকম থাকে না। ডাক্তারে গেছে, গেছে এক ওষুধ দিছে, কিছুদিন পরে আগের ওষুধ চেঞ্জ করে আর এক ওষুধ দিছে, কিছুদিন পরে আর এক ওষুধ দিছে, ওষুধ একরকম থাকে না। ঠিক ইসলামের প্রথম দিক, মধ্যম, এখন এই অবস্থাগুলো চলছে, মানুষের শরীর, মেজাজ, মন মানসিকতা একরকম ছিল না। আল্লাহ তাআলা এক এক সময় এক একটা বিধান দিয়ে দিয়ে আগের বিধানটাকে রহিত করে এরপরে আর একটা বিধান দিয়েছেন। উদাহরণ দিলে বুঝে আসবে, ইসলামের প্রথম দিকে মসজিদে নববী হস্ত করতে গেলে দেখবেন, খেয়াল করে মসজিদে নববীর খুঁটিতে লেখা রয়েছে আসলুল মসজিদ। আমি সাধারণত হাজি সাহেবকে দিয়ে বুঝাই, হাজি সাহেব দেখে রাখেন, এইটা হলো মূল মসজিদে নববী। আরো সহজ হলে যেদিকে অনেকগুলো খুঁটি, অনেকগুলো খুঁটি, যদি এটা করেছে তুর্কিরা, কিন্তু ওইটা হলো মূল মসজিদে নববী, ছোট্ট জায়গা, এখন তো বিশাল এরিয়া মসজিদে নববীর, ছোট এরিয়া, উপরে খেজুরের পাতার ছাউনি, নিচেই বালু কঙ্কর দিয়ে উঠান, যেভাবে গেলাম এলাকায় উঠান যেভাবে লেপ দেয়, না খুব তেল তেলে, না খুব ধোলা বালি, এমন খসখসে জায়গা, আলো বাতাসের বা ফ্যানের তো কখনো কল্পনাই নেই। তখন সাহাবায়ে কেরাম আরবে পানির এত ব্যবস্থা নাই, সারাদিন ধরে কাজ করে, উট চড়াই বেড়ায়, বকরি চড়াই বেড়ায়, অথবা খেজুর গাছ থেকে খেজুর পাড়ে, এইভাবে যে জীবনযাত্রা করে 6 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা খেদমত কাজ করে এসে যখন মসজিদে আসে, তখন তো শরীরে ঘাম, এবং ঘামটা কি ভাপসা ঘাম, ভিতরে ওই গেঞ্জি জামার সাথে আবার শুকাই দেয়, আমাদের দেশের মানুষ কিন্তু খুব গোসল করি আমরা, বাংলাদেশের মানুষ খুব গোসল করে, হিন্দুস্তানের মানুষ একটু বেশি, আমাদের থেকে একটু কম আর কি, আর আরবের মানুষ আরো লম্বা সময় পরপর গোসল করে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বড় একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন, আল্লাহ রসুলের বংশধর, আমাদের হিন্দুস্তানকে ইসলামের অনেক খেদমত করে গেছেন, ওনার সন্তান দুই সন্তান এখনো আছে। হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি এতে কাজ করতেন, এক মাস সিলেটেও করতেন, ওনার ওই জায়গা করতেন। তা উনি হাসতে হাসতে বলতেন যে বাঙালি হাঁসের মতো গোসল করে, বাঙালিদের জন্য এতেকাফ যেন নষ্ট না হয়ে যায় মসজিদের একটা কোনায় পানির ব্যবস্থা করা, সে বাথরুম সেরে আসবে বাহির থেকে এসে মসজিদের একটা কোনায় পানি দিলে সেজন্য ও তার অভ্যাস দৈনিক গোসল না করলে তার ভালো লাগে না, এই জন্য মসজিদের একটা কোনায় পানি দিলে সেজন্য তার গোসলের কাজটা সেরে নেয়, বাহিরে যেয়ে যদি একবার সাবান নিয়ে সুন্দর মতো আরামে বাসায় যেভাবে গোসল করে সেভাবে যদি গোসল করতে এতেকাফ শেষ। এই জন্য এতেকাপের সময় আসতেছে, যেন বলতেছি আমাদের দেশের যে কোনো মসজিদ বলে না কেন সুন্নাত এতেকাপ কয়জনের যে হয় এটা একটা চিন্তার বিষয়। এক তারিখ থেকে ২০ তারিখ পর্যন্ত যারা এক মাস করে এটা তো নফল, এটা কোনো ধরা কথা নেই, আপনি অফিসে যাবেন বাসায় যাবেন কোনো সমস্যা নেই, এটা তো নফল এতেকাপ, এক ঘন্টা থাকবেন এক ঘন্টা এতেকাপ হবে, এক ঘন্টা বাইরে গেলেন এটা হলো না, কিন্তু শেষ দশকে যে এতেকাপটা এই এতেকাপটা বড় কঠিন, সব যেহেতু বেশি, এক এক দিনের এতেকাফের বিনিময় আসমান এবং জমিনের মাঝে যত দূরত্ব এমন তিন পরিমাণ দূরত্ব এই ব্যক্তির থেকে জাহান্নাম দূরে চলে যায়, এত বড় একটা সওয়াব। আর আসবে তেল লাগাই নিয়ে সাবান হাতে নিয়ে শ্যাম্পু নিয়ে ব্রাশ নিয়ে সুন্দর মতো বাসার মতো যে মসজিদের হাউসে বসে বসে আর গোসল করতেছে, আবার নাম ধরে এতেকাফ করতেছে। সুতরাং বাঙালিদের এতেকাপ করতে গেলে সাবধানে, হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির এতেকাপের ওই জায়গায় গোসলের জন্য ব্যবস্থা। হ্যাঁ, মাতলা সহজ আছে, যদি কোনো ব্যক্তি বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার সময় বাথরুমের মূল কাজ শুরুর আগে বালতিতে পানি ছেড়ে দিল, বাথরুম সেরে অজু করতে যতটুকু সময় লাগে তার থেকে সামান্য একটু বেশি লাগতে পারে, দুই তিন মগ পানি ঢেলে তাড়াতাড়ি কোনো মতে কাজ শেষ করে চলে আসে, এটা কোনো মতে আছে, বেশি সময় না লাগায় ইসলাম তো খুব চাপ দেয় না কারোর উপর, এটা হচ্ছে আমাদের দেশের মানুষের স্বভাব, কিন্তু আরব দেশের মানুষের স্বভাব এত গোসল করা না। এখন সাহাবায়ে কেরাম মসজিদে নববীর খেজুর খেজুরের পাতার ছাউনি রৌদ্র এসে পড়ে, জোহরের নামাজ আসরের নামাজ রৌদ্র অর্ধেক থাকে, এই সময় যখন নামাজে আসে তখন তো, আর শুক্রবারে তো সব দূর দূর থেকে এসে মসজিদ পড়ে যায়। এখন অনেকবার এমন হয়েছে যে মসজিদের মধ্যে এমন দুর্গন্ধ ছড়াইছে যে নামাজ পড়াই কষ্ট কর, দেখবেন বাসের মধ্যে সফরে যাওয়ার সময় কিছু মানুষের হয় রোগ, কিছু মানুষ হয় নোংরা, জুতার মোজা পায়ের মোজা ধোয় না, হঠাৎ করে জুতার থেকে মোজাটা কি পাটা বাহির করছে, বা যদি শীতকাল হয় জানলা যদি বন্ধ থাকে তো এই সেন্ট সম্পূর্ণ বাসায় সাপ্লাই হয়ে গেছে, একজনের মোজার অবস্থা যদি সম্পূর্ণ বাসটাকে নষ্ট করে দিতে পারে তাহলে মসজিদে নববীর সমস্ত সাহাবীর অবস্থা খাই গাম, তাহলে কি অবস্থা হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের সময় খুতবা দিয়ে সময় বলে দিলেন আগামী জুমা থেকে তোমরা গোসল করে আসবে, গোসল করা তোমাদের জন্য ওয়াজিব, গোসল না করে কেউ জুমার নামাজে আসবেই না। এখন তো স্বাভাবিক আসতে হবে, এখন যে সাহাবী এই অবস্থা দেখে আল্লাহ রসুলের সান্নিধ্যে জুমার নামাজ পড়ে অন্য দেশে চলে গেছে, বাড়িতে চলে গেছে, ইয়ামানে চলে গেছে, বাহরাইন চলে গেছে, বিভিন্ন দেশে চলে গেছে, চলে যাওয়ার পরে সে তো ওই জায়গায় যে মাতলা শোনাচ্ছে হাদিস শোনাচ্ছে যে আল্লাহ রসুল বলেছেন জুমার দিন গোসল করা ওয়াজিব, গোসল না করে মসজিদে যেতে নিষেধ করেছে, কথা সহি আছে। কিন্তু আল্লাহ রসুলের জীবন দশায় পরবর্তীতে যখন সাহাবায়ে কেরামের মধ্যে সচ্ছলতা আসছে, ক্ষেত খামারে এত কাজ করা লাগেনি, জুমার নামাজের জন্য আগের থেকে প্রস্তুতি নিয়ে আসতে পেরেছে, স্বাভাবিক অবস্থা আসছে, তখন তো এই ধরনের দুর্গন্ধ আর ছড়ায় না, তখন তো একটু স্বাচ্ছন্দ্য বোধ করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী হুকুম দিয়ে দিলেন এখন জুমার জন্য তোমাদের যে তোমরা যে গোসল করবে গোসল করা সুন্নাত এখন ওয়াজিব না। এখন দুইটা তো হাদিসই আছে, আগেরটাও হয়তো আপনি বুখারি মুসলিমে সব কিতাবে পাবেন, দ্বিতীয়টাও অনেক অন্য অধ্যায়ে যেয়ে পাবেন, অধ্যায়গুলো কি হইতে পারে সাহাবায়ে কেরামের মধ্যে আল্লাহ তাআলা কখনো সচ্ছলতা দিয়েছেন, এক বিভিন্ন একটা অধ্যায় আসতে পারে। এখন যে ব্যক্তি নিমে মোল্লা অর্ধেক মোল্লা বাংলা শরীফ পড়ে অথবা মোবাইলের অ্যান্ড্রয়েড সেট থেকে হাদিস পড়ে একটা হাদিস পাইল যে জুমার দিন গোসল করা ওয়াজিব। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, সহি কিতাবের হাদিস, সুতরাং এটা কেন অমান্য করবে? কারণ সে তো পরেরটা জানতেছে না। একবার মদিনায় অভাব দেখা দিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা কুরবানি গোশত তিন দিনের বেশি খাইতে পারবে না, তিন দিন খাওয়ার জন্য যতটুকু পারো এতটুকু লাগবে, বাকিটুকু সৎকা করে দাও। এর পরবর্তীতে কয়েক বছর পরে সচ্ছলতা আসলো, অনেক সাহাবি তখন কুরবানি দেন, এখন আর এত অভাব নাই। আল্লাহ রাসূল বললেন এখন তোমরা তিন ভাগের এক ভাগ সৎকা করে আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিয়ে তোমার ভাগটা তুমি যতদিন ইচ্ছা ততদিন রাখো, কোনো সমস্যা নেই। এখন আগের হাদিসটা যে ব্যক্তি শুনেছে, এই ব্যক্তিতে যদি এইভাবে বলতে থাকে যে তিন দিনই বেশি কুরবানি গোশ খাওয়া যায় নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে তোমরা কবর জিয়ারত করে না, তোমরা কবর জিয়ারত করতে যে তোমরা স্বাভাবিক থাকতে পারো না, অস্বাভাবিক হয়ে যাও, বিশেষভাবে মহিলাদের। এরপরে আল্লাহ রাসূল বেশ কিছুদিন পরে যখন সাহাবা কিরাম স্বাভাবিক হলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, এখন বলতেছি তোমরা আবার এখন স্বাভাবিকভাবে কবর জিয়ারত করো। তিনটা উদাহরণ দিলাম, হাদিসের এমন অসংখ্য উদাহরণ রয়েছে যে উদাহরণগুলোর ক্ষেত্রে আগে একটা বিধান ছিল কোন একটা স্থান কাল পাত্র দিক লক্ষ্য করে, কিন্তু সেই কারণটা না থাকার কারণে, সেই সমস্যাটা না থাকার কারণে সে হুকুমটাকে রহিত করে দ্বিতীয় হুকুম চলে আসছে। ডাক্তারি প্রেসক্রিপশন যেমন আগের ওষুধ বাদ দিলে ওটা আর চলবে না, দ্বিতীয়টা চলবে। এখন যদি উল্টা পৃষ্ঠায় না উঠায় ফার্স্টের পৃষ্ঠাতে ওষুধের দোকান থেকে ওষুধ এনে খায়, তাহলে তো অসুস্থ সুস্থ হবে না, আরো বাড়বে। ইসলামের যে বিধানগুলো আছে সেই বিধানগুলো কিছু বিধান শুরুর দিক দিয়ে থাকে, সেটা রহিত হয়ে পরে আর একটা বিধান আসে। এই আয়াত এর একটা বাস্তব নমুনা যে আল্লাহ তাআলা এই অপকর্ম যে সমস্ত মেয়েরা করে এদের ব্যাপারে শুরুতে হুকুম দিয়েছিলেন এদেরকে ঘরের মধ্যে আটকায় রাখো, কিন্তু পরবর্তীতে এই হুকুমটা রহিত করে সূরাতুন নূরে হুকুম দিলেন যে না, যদি চারজন সাক্ষী পাওয়া যায় তো এদেরকে সামানি না জালদা 80টা বেত্রা ঘাত করো। ওই হুকুমটা হলো পরের, এই হুকুমটা হলো আগের। এখন যে ব্যক্তি হাদিস কোরআন সম্পর্কে সব কিছু যার সামনে থাকবে সে তো এই সব কিছু বিবেচনা করে হুকুম দেবে, আর যে শুধু একটা আয়াত জানে, একটা হাদিস জানে, একটু কিছু জানে, ওই ব্যক্তিতে কখনো এই হুকুম দিতে পারবে না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি দাম এত বেশি কেন, বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ কেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি অনুসরণ করে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এক একটা সিদ্ধান্ত দিতেন আর সব হাদিসগুলো সামনে থাকতো, বলতেন ওইটার এই ব্যাখ্যা, এটার এই ব্যাখ্যা, যে হাদিসে আছে বুকে হাত বাঁধতে এটা হলো মহিলাদেরকে বলেছে, এটা পুরুষদেরকে বলি নাই। আর যদি বলা হয় যে না হাত বুকে বাঁধতে হবে, তাহলে যে হাদিসে বলা হয়েছে নাভির নিচে হাত বাঁধতে হবে এটা যাবে কোথায়? উনি বলতেন বুকের উপরটা হলো মহিলাদের আর নাভির নিচে এটা হলো পুরুষদের। এখন এই ব্যাখ্যা বিশ্লেষণ যারা জানে না বা বোঝে না, এরা মনে করবে বুকের উপর হাত বাঁধাতে এইটাই হলো সহি হাদিস আর ওইটাই হলো দুর্বল হাদিস। নাউজুবিল্লাহ। এই যে কোরআন ও হাদিস মানুষের জীবন ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনার ক্ষেত্রে যে পরিবর্তন আসে, পরিবর্তন আসার ফলে পরবর্তী যে বিধানটা থাকে সেই বিধানটাই হলো অকাট্য বিধান, আগের বিধানটা রহিত হয়ে যায়। তার একটা বাস্তব নমুনা হলো এই আয়াতে সূরাতুন নিসার 15 নম্বর আয়াত। এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের মধ্যে দুইজন অপকর্ম করে এদেরকে শাস্তি দিবি, পরবর্তী হুকুম, তবে ফাইন তাবা, যদি তারা তওবা করে, ওয়া আসলাহা, সংশোধন হয়ে যায়। তওবার সাথে সাথে সংশোধন হওয়া শর্ত, তওবা করলাম আগের মতো গুনাহ করতে থাকলাম এই তওবা গ্রহণযোগ্য না। ইমাম সাহেবের দাড়ি এক মুষ্টির কম, ইমাম সাহেব তওবা করেছে যে আর দাড়ি হাত দিবে না, এই ইমাম সাহেবকে ইমামতি করতে দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এক মুষ্টি বন্ধ না হবে, তা সংশোধন হইতে হবে। কারণ গোনা করলে, গোনা কোনো একটা অপরাধ করলে তার গোনা একটা, গোনা আল্লাহ তাআলা তওবার কারণে মাফ করে দেয়, কিন্তু সংশোধন না হলে তার উপর স্বাভাবিক হুকুম আসে না কখনো। আগেই বলেছিলাম চরিত্রের কথা, মানুষের চরিত্র দুইভাবে পরিবর্তন হয়, একটা হলো তওবার দ্বারা তার ওই খারাপ চরিত্রটা ঢাকা পড়ে যায় যদি সে সংশোধন হয়ে যায়, আর একটা হলো তার খারাপ চরিত্রটাকে ডাইভার্ট করে ঘুরে ভালো দিকে ফিরে যায়। উদাহরণ দিলে বুঝে আসবে, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে ওনার মধ্যে রাগ ছিল, খুব রাগ, ইসলাম গ্রহণ করার পর ওনার এই রাগটা ছিল, কিন্তু ইসলাম গ্রহণের আগের রাগটা ছিল ভালো মন্দ দেখা বিষয় না, মনে যেটা থাকছে সেটার উপর উনি রাগ, হক পাতালের কোনো বিষয় ছিল না, কিন্তু ইসলাম গ্রহণ করার পরে ওনার রাগটা ঠিকই ছিল, এই রাগটা ছিল ইসলাম বিরোধীদের উপরে, ইসলামের কিছু উল্টা করলে তখন উনি ওই আগের রাগটা ওনার চলে আসত। একজন মানুষের রাগ আছে, এই রাগটা হয় তার ধামাচাপা হয়ে যাবে যদি সে বিনয়ী নম্রতা সবরের গুণ অর্জন করতে পারে, এটা ঢাকা পড়ে গেল। আর যদি এটা সে না করতে পারে, যদি সে নিজের মধ্যে সংশোধন আনার চেষ্টা করে, রাগটা তার মধ্যে থাকবে, কিন্তু এই রাগটা আগে যেমন অপব্যবহার হতো খারাপ জায়গায় যাইতো, দ্বিতীয়বার এই খারাপ জায়গায় যাবে না সংশোধন হওয়ার পর, সেটা ভালো জায়গায় থাকবে, কিন্তু এই স্বভাব তার মধ্যে থাকবে। মানুষ যতই গুনাহ করুক না কেন, যদি সে তওবা করে সংশোধন হয়, শুধু তওবা না, তওবার পরে সংশোধন হয়েছে, তার থেকে তোমরা মুখ ফিরাই নাও, তাকে আর ওই তওবার ওই গুনাহের জন্য তাকে তিরস্কার করো না এবং তাকে ওই গুনাহগার হিসেবে আখ্যায়িত করো না। হাদিসে কত সুন্দর বলেছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে ব্যক্তি তওবা গুনাহ থেকে তওবা করে এই ব্যক্তি ওই ব্যক্তির মতো যেন তার আমল নামে কোনো গুনাহই নাই। সামনের আয়াতে যাবে আর দুই তিনটা আয়াত পরে আসবে যে তওবাকারী আল্লাহ তাআলার কাছে বেশি দামি, যে ব্যক্তি গুনাহ করে না তওবাও করে না তার চাইতে। আশ্চর্য কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সান্ত্বনা দিতে যেয়ে বলতেছিলেন যদি যদি তোমরা গুনাহ না করো তাহলে আল্লাহ তাআলা এমন এক জাতি আনবে যে জাতি গুনাহ করবে আল্লাহর কাছে মাফ চাইবে আল্লাহ তাআলা মাফ করে দিবে, কারণ আল্লাহ তাআলা যে ক্ষমাশীল এটা তো বাস্তবায়িত হতে হবে, এটা তো প্রকাশ পাইতে হবে। বান্দার গুনাহ হবে, গুনাহ থেকে কোনো মানুষ উঠে না, নবী ব্যতীত কোনো ব্যক্তি গুনাহ থেকে উঠে না। উপরে যে অপকর্মের কথা গেল, সাহাবার মধ্যে অনেক সাহাবি ছিলেন, মায়ে ইসলামী ইমরাতে গামিদিয়া, বহুত মহিলা অপকর্ম করার পরে পেটে বাচ্চা নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে আসছে, আল্লাহ রাসূল তাহিরনি, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করে দেন। আল্লাহ রাসূল মুখ ফিরাই দিয়েছে, আবার আল্লাহ রাসূলের চেহারার দিকে ফিরে যেয়ে বলে এ আল্লাহ রাসূল আমাকে পবিত্র করে দেন, একবার দুইবার তিনবার চারবার বলে। আল্লাহ রাসূল বলেন তুমি কি পাগল, না সুস্থ সুস্থ, তুমি কি বলতেছো বারবার চারবার। তখন তার থেকে স্বীকারোক্তি নিলেন, সাক্ষী লাগে না স্বীকারোক্তি লাগে, স্বীকারোক্তি নেওয়ার পর তখন আল্লাহ রাসূল বললেন যে তোমার পেটে তো বাচ্চা আছে, তোমার এই বাচ্চাটাকে হত্যা করা যাবে না, তোমার বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় তখন এসো, বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে কোলে নিয়ে আসছি, তওবা কাকে বলে সংশোধন কাকে বলে। আল্লাহ রাসূল আমাকে পবিত্র করে দেন গুনাহ থেকে। আল্লাহ রাসূল বলেন তোমার এই বাচ্চার দায়িত্ব কে নেবে, বাচ্চা এখন হবে না, বাচ্চা যখন তোমার বাচ্চা খাবার খেতে পারে তখন এসো। কত লম্বা সময়ে তার তওবার আগ্রহ থাকতেছে, বাচ্চার হাতে রুটির টুকরা নিয়ে হাদিসে আসে, বাচ্চার হাতে রুটির টুকরা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে চলে আসছে, আল্লাহ রাসূল আমার বাচ্চা এখন নিজে খাবার খেতে পারে, তাকে তো এখন হাওলা করে দিলে অন্য কারোর কাছে থাকতে পারবে, সুতরাং আপনি আমাকে গুনাহ থেকে পবিত্র করে দেন। গুনাহ হবে, যেটা বোঝাতে চাচ্ছি ঘটনা বলা উদ্দেশ্য না, গুনাহ হবে, গুনাহ থেকে কেউ উঠে না। তবে গুনাহকে নিয়মিতভাবে করা, গুনাহ হয়ে গেলে তওবা না করা, গুনার পরে ওই গুনাহ থেকে সংশোধন হওয়ার ইচ্ছা না করা, এটা হলো মারাত্মক জিনিস। যেন আল্লাহ তাআলা ফাইন তাবা, যদি ওই দুজনে তওবা করে ফেলে, শর্ত কি, ওয়া আসলাহা, সংশোধন হয়ে যায়, তা ফাআরিদু আনহুমা, তাহলে তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। এরপরে বলেন ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা, আল্লাহ তাআলা অধিক তওবা গ্রহণকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামকে সান্ত্বনা দিতে যেয়ে বলতেন যে মানুষ ক্ষমা করতে করতে বিরক্ত হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমা করতে কখনো বিরক্ত হন না, কারণ মানুষের মধ্যে স্বভাবগত কিছু গুণ দোষ চাহিদা আছে যেগুলোর কারণে মানুষ এমন হয়। মানুষের স্বভাব খারাপ থাকলে খিটখিটে হয়, একটা জিনিস বারবার করলে মানুষের মধ্যে বিরক্তি আসে, কিন্তু আল্লাহ তাআলা এই সমস্ত মানুষের যে দোষগুণ আছে এগুলো থেকে আল্লাহ তাআলা অনেক ঊর্ধ্বে। এই জন্য তাওবা, তাইবুন হলো তওবা গ্রহণ, যে তওবা করে, তাওবা হলো যে অধিক তওবা গ্রহণ করে। আর তওবা গ্রহণ করার জন্য কি লাগে, রহিমা, দয়ালু, যে দয়ালু হবে সে আরেকজনের প্রতি আরেকজনের তওবা গ্রহণ করবে। এই জন্য আল্লাহ তাআলার গুণ বলে দিলেন যে তোমরা যতই গুনাহ করো না কেন আল্লাহ তাআলা অধিক পরিমাণে তওবা গ্রহণ করবে, এবং আল্লাহ তাআলা তওবা গ্রহণ করবেন কারণ হলো আল্লাহ তাআলা বেশি দয়ালু। তবে শর্ত হলো তওবার সাথে সাথে সংশোধন করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনে কারীমের এই শিক্ষা আমাদের জীবনে বাস্তবায়ন করবার তৌফিক দান করুক। প্রশ্ন। এক লোকের নিজের মেয়ে সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নেই, সেই লোকের ভাই মা বাবা জীবিত আছে, এই ক্ষেত্রে মিরাস বন্টনের ফয়সালা কি হবে? মিরাস আর তালাকের মাসলা এটা সাধারণত এইভাবে মৌখিক বললে বুঝে আসবে না, এর থেকে বিভ্রান্তি ছড়ায়। দুইটা মাসলার ক্ষেত্রে আমাদের ফতোয়া বিভাগগুলোতে এটা বুঝে রাখতে হবে ভালো করে। এক নম্বর মাসলা হলো তালাকের মাসলা, তালাকের মাসলা কখন আমরা মৌখিক কাউকে দিই না, কেন দিই না? তালাক তিনটা ধরনের, একটা হলো রজিকি বলে প্রত্যাখ্যানযোগ্য, এক তালাক দিয়েছে স্ত্রীকে রাখা যায় বিবাহ লাগে না। দ্বিতীয় আর একটা বলে তালাকে বায়েন বলে, এটার অর্থ হলো যে দুই তালাক পর্যন্ত এটা হয়, এইটার অর্থ হলো যে আরেকজন হুজুর ডেকে এনে বিবাহ পড়া দিলে হয়ে যায়। তিন নম্বর হলো তালাকে মুগাল্লাকা, অকাট্য তালাক, এই তালাক হয়ে গেলে আর স্ত্রী রাখা যায় না। এখন এগুলো সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যের কারণে হুকুম পরিবর্তন হয়ে যায়। এখন কেউ যদি মৌখিকভাবে জিজ্ঞেস করে হুজুর আমি এমন করেছি তালাক কি হবে, কখনো কোনো বিজ্ঞ মুক্তি স্যার এই মৌখিক মাসলা তাকে বলবে না। কেন বলবে না? সে যেভাবে এই হুজুরের কাছে উপস্থাপনা করেছে হুজুর সেই অনুপাতে উত্তর দিয়েছে, আর একজনের কাছে সামান্য একটু পরিবর্তন করে উপস্থাপনা করলেই হুকুমটা পরিবর্তন হয়ে যাবে। এটা হলো এক নম্বর মাসলা তালাক। দুই নম্বর হলো মিরাসের বন্টন, এটা অঙ্কের মাসালা, হিসাবের মাসালা। এটা এইভাবে আমভাবে বলে দিলে তারা হয়তো মনেও থাকবে না, এজন্য এই দুইটা জিনিস লিখিত হলে ভালো। আমাদের এই সমস্ত তাফসিরের মাহফিল যেগুলো হয় আমাদের উস্তাদ পর্যায়ে যারা করেন তাদের জায়গায় এই দুইটা প্রশ্ন কখনো এইভাবে আমভাবে বলা হয় না, বলা হয় যে আপনাদের যদি লাগে আপনারা লিখিত আকারে দেবেন, লিখিত আকারে উত্তর দেওয়া হবে। এটা স্বচ্ছ, উভয় পক্ষ নিরাপদ থাকে, যে বললো সেও নিরাপদ থাকবে আর যাকে বললো সেও নিরাপদ থাকবে, সে বিভ্রান্তিতে পড়বে না এবং যে বললো তার ব্যাপারে কোনো অপপ্রচার করারও কি থাকবে না, সুযোগ থাকবে না। আমার প্রশ্ন, আমরা যে সমস্ত লোক সরকারি চাকরি করি, চাকরির মেয়াদ শেষে শেষ হওয়ার পর অর্থাৎ রিটায়ার প্রাপ্ত অবস্থায় যে বেসিক বেতন পাই সেটা আমার জন্য হালাল না হারাম? কারণ আমি কাজ না করে বসে থাকি, টাকা নিচ্ছি, এটা হালাল, যুক্তি জায়গায় কাজ হবে না, এটা হালাল। আমরা যে সমস্ত ব্যাংক অথবা সমিতিতে যে টাকা প্রতি মাসে জমা রাখি, মেয়াদ শেষে যদি কোনো লাভ না নেই কিন্তু আমার সেই টাকা দিয়ে তারা অন্য কাজে সুদে খাটাচ্ছে, এখন আমি গোনাগার হব কিনা? যদি গোনাগার হই তবে টাকা কিভাবে কোথায় রাখলে আমি গোনাগার হব না? একটা হলো গোনা থেকে বাঁচা, আর একটা হলো বাস্তবতা, বাস্তবতাও স্বীকার করতে হবে, গোনা থেকেও বাঁচতে হবে। এই সমাজে দুই লাখ টাকা নিয়ে আপনি রাত্রে ঘুমালে নিরাপত্তা নাই, আবার গোনা থেকেও বাঁচতে হবে। এই ইত্যাদি দিকে বিবেচনা করে টাকা সংরক্ষণের জন্য যে নিরাপদ পদ্ধতিগুলো বর্তমান রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট, এটা হলো টাকা সংরক্ষণের জন্য বর্তমান সময়ের একটা নিরাপদ পদ্ধতি। ব্যাংকের লাভ অর্জন, লাভ খাওয়ার নিয়ে ছাড়া টাকা সংরক্ষণের জন্য ব্যাংকে টাকা রাখা যায় না, কিন্তু টাকাটাকে আমি ব্যাংকে দিয়ে ব্যাংকের থেকে লাভ নিয়ে খাবো এটা যায় না। হুজুর লাভ আসবে, যে কথা হলো আমি টাকা রাখলে যে সে সুদি কাজে লাগাবে, প্রশ্ন হতে পারে। আমি টাকা রাখতেছি সংরক্ষণের উদ্দেশ্যে, যতদিন আমার এই টাকাটা আমি অন্য কোথাও বিনিয়োগ না করতে পারি, আর এই টাকার যে লাভ আমার অংশে হবে সে অংশটা আমি তাদের কাছে ছেড়ে আসবো না, সেটা আমি উঠাই নিয়ে আসবো। সেভিং অ্যাকাউন্ট করি, ফিক্সড ডিপোজিট তো কোনো অবস্থায় না, সেভিং অ্যাকাউন্ট করলাম, করার পরে যে লাভটা আমাকে দিবে সে লাভটা আমি উঠাই নিয়ে আসবো, উঠাই এনে আমি সবের নিয়ত করা ছাড়া সৎকার করে দিব, আমি গোনা থেকে মুক্ত হলাম, আমার মূলটা আমার কাছে থাকলো। আর আমি যে টাকাটা সাময়িকভাবে রাখতেছি নিরাপত্তার অন্য কোথাও ব্যবস্থা না থাকার কারণে, আমি লাভ উদ্দেশ্য না সংরক্ষণের জন্য যে রাখতেছি, এই সমাজের জন্য আল্লাহর কাছে আশা করা যায় এই গুণা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইসলাম এত জটিল না, তবে এই সুযোগ নাই যে আমি কোনো কাজকাম করবো না, সুদী লেনদেনের টাকা সমিতিতে দিয়ে রাখবো, ব্যাংকে দিয়ে রাখবো, আর এই সমাজের টাকা তো নিরাপদ কোনো বিনিয়োগ ব্যবস্থা না, এটাই নিরাপদ ব্যবস্থা, সুতরাং এটি আমি খাবো। আমি বলি খাবেন বটে, কিন্তু ভিতরে ঘুম ধরে ইসলামটা ভিতর থেকে বাইরে হয়ে যাবে। ছেলে সন্তান আত্মীয় স্বজন এদের মধ্যে কোনো দিনদারি আসবে না, দিনদারি থাকবেও না, খাবারে মনে কোনো বরকত থাকবে না, সংসারে কোনো বরকত নাই, অসাধ্যের আগুন দাউ দাউ করে জ্বলবে, আর ব্যাংকের অ্যাকাউন্ট বাড়তে থাকবে। জন্য টাকা ব্যাংকে রাখতে হবে সংরক্ষণের জন্য, লাভের জন্য না, এবং যে অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট যেটা দিবে আমার ভাগে সেটা আমি তাদের কাছে না রেখে উঠায় আনবো, উঠায় এনে আমি সবের নিয়ে ছাড়া ভালো কোনো খাতে এটা দান করে দিব, তাহলে আমার টাকাও সংরক্ষণ হলো, গোনা থেকেও বাঁচতে পারলাম, এবং আমার টাকা নিয়ে যে তারা অন্য খাতে লাগাবে সেটা থেকে আমি বাঁচতে পারলাম। বাকি যে তারা অন্য জায়গা সুদ ভিত্তিক লাগাচ্ছে, এটা তো আগেই বললাম যে আল্লাহ তাআলার দরবারে এইটা থেকে বাঁচার আর কোনো উপায় নেই, আল্লাহ তাআলার দরবারে এই সমস্ত ক্ষেত্রে আল্লাহ তাআলার কাছে বান্দা মাফ পাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি মাসআলা বুঝে এগুলোর উপর আমল করবার তৌফিক দান করুক। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله আমাদের জীবনের সমস্ত রকম গুনাহগাথাকে maaf করে দেন। ইয়া আল্লাহ আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয়-স্বজনকে maaf করে দেন। ইয়া আল্লাহ বিশ্বের সমস্ত মুমিন মুমিনাতকে maaf করে দেন। ইয়া আল্লাহ বাকি জীবন সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ বাকি জীবন আরো বেশি নেক আমল করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আনে ওয়ালা রমজানের কদর করে রমজানের হক আদায় করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ যে উদ্দেশ্যে আপনি রমজান দিবেন সে উদ্দেশ্য অর্জন করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ অনেকে বাপ হারা, অনেকে মা হারা। ইয়া আল্লাহ দুনিয়াতে আর তো কেউ আপন ছিল না বাপ মার চাইতে। ইয়া আল্লাহ বাপ মা যে কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছিলেন, ইয়া আল্লাহ আমাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছিলেন। মা শীতের রাত্রে হাজার কষ্ট করে হলেও আমাদেরকে আরামে রাখার চেষ্টা করেছিলেন। ইয়া আল্লাহ সেই বাপ মা তো আজকে নাই আমাদের কাছে যে তাদেরকে আরামে রাখবো। ইয়া আল্লাহ সেই বাপ্পার কবরে আজাবকে মাফ করে দেন। ইয়া আল্লাহ সেই বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। ইয়া আল্লাহ সেই বাপ্পার জন্য জান্নাতুল ফেরদাউসের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদের খেদমত করে জান্নাত লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের জন্য এভাবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের জন্য উপকারী আখিরাতের নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ নেককার বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ আমাদেরকে ইয়া আল্লাহ ছোট বড় সকল প্রকার গুনাহ থেকে পরিপূর্ণভাবে পরহেজ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাবকে দূর করে দেন। যারা ঋণ করেছ তাদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দেন। যারা অসচ্ছল তাদের জন্য সচ্ছলতার ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিকের দ্বারা ইয়া আল্লাহ বরকত লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। অনেক গাড়ি পাকা মানুষ অনেক দূর দূর থেকে ভাইরা আসে। ইয়া আল্লাহ আমাদের সকলকে জান্নাতে এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের জীবনকে ইসলামের সাথে সজ্জিত করবার তৌফিক দান করেন। আমাদের বাকি সময় আপনি বরকত দান করেন, আমাদের হায়াতে বরকত দান করেন, নেক আমলে বরকত দান করেন, দুনিয়া আখিরাতে ইজ্জত ওয়ালা জিন্দেগি লাভ করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ সকল প্রকার বেইজ্জতি থেকে ইয়া আল্লাহ বেঁচে থাকবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ কিছু সদকায়ে জারিয়া করে যাওয়ার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের হায়াতে বরকত দান করেন। তবে বার্ধক্যে ফেলে ইয়া আল্লাহ কষ্টের শিকার করে অসুস্থতায় ফেলে অন্যের উপর বোঝা বানিয়ে রাখিয়েন না। ইয়া আল্লাহ যতদিন রাখেন সুস্থ শরীরে সবল দেহে নিজের কাজ নিজে করে যেতে পারি সেই পর্যন্ত ইয়া আল্লাহ আমাদের সকলের হায়াতে বরকত দান করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের সমস্ত নেক দোয়াকে কবুল করে নেন। ইয়া আল্লাহ আপনি আমাদের সকলের মনের খবর জানেন। ইয়া আল্লাহ আমাদের সকলের মনের নেক আশাগুলোকে কবুল করে নেন। ইয়া আল্লাহ ঈমান নিয়ে যেন কবরে যেতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে যেতে পারি সেই তৌফিক দান করুন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।